السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দর্শে আমরা একটা ছোট্ট কথা আলোচনা করব, সেটা হচ্ছে অনেকের অভিযোগ যে হুজুর বহু কথা শুনি কিন্তু মনে থাকে না। এ কথাটা ঠিক না বল? কথা শুনি কিন্তু মনে থাকে না। কেন মনে থাকে না? মনে না থাকার কারণ কি? আপনি দেখবেন যারা কম্পিউটারে লিখেন, কম্পিউটারে লিখতে লিখতে যদি সেভ বলে একটা জিনিস আছে, সেভ যদি না করা হয় তাহলে সেটা থাকে না, বেরিয়ে যায়। সেভের বটন টিপতে হয় তবে সেটা সেভ থাকে, সেভ হয়। লিখেন, আবার সেভ করেন, লিখেন, আবার সেভ করেন, তারপর যদি কম্পিউটার অফ হয়ে যায় কিন্তু সেটা থেকে যায়। আর যদি সেভ না করেন, কম্পিউটার অফ হয়ে গেলে সেগুলো কি হয়ে যায়? সব মুছে যায়, ডিলিট হয়ে যায়। তো কথা শুনি, কথা মনে থাকে না, তার বিভিন্ন কারণ আছে। আমাদের কথা মনে থাকার, মনে রাখার যন্ত্র কি জানেন? এই যে দিমাগ, অবশ্য সেটা হার্ট, হার্ট থেকে গিয়ে দিমাগে সঞ্চিত হয়। এই দিমাগে যে কোষগুলো আছে আপনারা জানেন, বহু রকমের সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা আছে, আর সেখানে আছে কোষ। সেই কোষে গিয়ে আমাদের সমস্ত রকমের যত রকম জানছি, যত রকম শিখছি, প্রায় 90% জিনিস দেখে শেখা হয়, আর 10% জিনিস কানে শুনে শেখা হয়, দেখে পড়ে শেখা হয় 90%। আর মানুষ এ পর্যন্ত এই দিমাগকে, মানে এই মগজকে, এই মস্তিষ্ককে মাত্র 15% ব্যবহার করেছে। বুঝতে পারছেন? এই যে কম্পিউটার সৃষ্টি করলো, এই তো আবিষ্কার করলো, এই যে বিভিন্ন রকমের আপনারা দেখছেন সারা বিশ্বে যে বৈজ্ঞানিক আবিষ্কার দেখছেন, এই বৈজ্ঞানিক আবিষ্কার, এতে মাত্র মানুষ 15% দিমাগ ব্যবহার করেছে। বা যদি 100% দিমাগ ব্যবহার করতে পারে তাহলে কি করতে পারবো না তো? আল্লাহ মুস্তাহান। কিন্তু মানুষের সমস্যা কি? আফাতুল ইলমি আর নিসিয়ান, মানে এলেম শিক্ষা করা হয় কিন্তু তার আপদ হল ভুলে যাওয়া, ভুলে যায়। আজকে যেটা বলি কালকে ভুলে যায়, কাল যেটা শুনেছি আজকে ভুলে যায়, কারণ সেভ করা হয়। অনেকে সেভ করে, অনেকে করে না। আপনি আজকে এই মজলিসে বসে আছেন, কথা শুনছেন, তারপরে মজলিস থেকে বেরিয়ে গেলে এই কথাগুলো কি স্মরণ হয়? হয় না। আমার দেখবেন জুমার সময়ে খোতবাতে খোতবা শুনি, খোতবা জুমার দিনে খোতবা শুনি, খোতবা শুনে কথাগুলো কি সেভ করি? সেই কথাগুলো কি বাড়িতে বলি বইয়ের কাছে, ছেলে মেয়েদের কাছে? না। সেই কথাগুলো কি আপোষে আলোচনা করি? আরে আজকে খোতবাতে এই শুনলাম, মনে আছে কি বলতে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছেন আল্লাহ, কি বলছেন? কোন কথা পুনরালোচনা হয় না। আমাদের যেগুলো সিলেবাস থাকে, সিলেবাসে পড়া হয়, পড়া পরীক্ষা হয়। কেন বলুন তো? পরীক্ষাটা কি যেন হয়, যাতে করে যে জিনিসটা পড়েছে সেটা কি হয়, মনে থাকে। কিন্তু দেখবেন পরীক্ষা পড়ার সময় খুব পড়লো, পড়লো, পড়লে ব্রেনে নিয়ে এসলো, নিয়ে আসার পর যেমনি পরীক্ষা পার হয়ে গেল আবার ভুলে গেল। তবে খুব কম মানুষ আছে যাদের মনে থাকে, যাদের স্মরণ শক্তি খুবই তেজ, খুব মনে কম আছে। যেমন ডাক্তার জাকির নায়েক, দেখেন এর মতো দুনিয়া তার দ্বিতীয় উদাহরণ দিতে পারবেন? কোরআনের কত আয়াত, কত নম্বর, কত পেজ, কত বাইবেলের কত, তারপরে কি বলে ত্রিপিটকের কত, গীতার কত, প্রত্যেক বই, যে বই উনি পড়েছেন একদম পেজ সহ, নম্বর সহ, আয়াত নম্বর সহ, হাদিস নম্বর সহ মুখস্থ বলে যাচ্ছেন। এটা কি সবারই পক্ষে সম্ভব? না, এটা হচ্ছে বিরল প্রতিভা, বিরল প্রতিভা। সবারই যে মনে থাকবে তা না, তবে কেউ যদি চেষ্টা করে, সম্পূর্ণ মনে না থাকলে কিছু না কিছু থাকবে। এই যে দিমাগে কোষ আছে, এই কোষ যখন আমাদের আমাদের সংগৃহীত জ্ঞান, সঞ্চিত জ্ঞান যখন ওখানে জমা হয়, সেগুলোকে মাঝে মাঝে সেভ না করলে কি হয়ে যায়? আস্তে আস্তে আস্তে আস্তে বিলীন হয়ে যায়। এই বিলীন হওয়ার কারণ কি আমরা আজকে জানব, তাহলে বুঝতে পারবেন যে আমরা কেন ভুলি, কেন মনে রাখি না। প্রথমত কথা হলো কি, যখন আসবেন কোনো কথা শুনবেন তখন সেটাকে নিয়ত রাখতে হবে যে আমি এটাকে মনে রাখব। আল কাসামা ওয়া হুয়া শাহিদ, তার মানে কান খুলে শুনতে হবে উপস্থিত থেকে, উপস্থিত থেকে মানে হৃদয়কে উপস্থিত রাখতে হবে হৃদয়ের সঙ্গে মনের। আমি অনেক সময় দেখবেন এখানে বসে আছেন, ওদিকে তাকিয়ে আছেন, একটা লোক সামনে দিয়ে পার হয়ে গেল, কি হ্যাঁ মনির ভাই, কি শহীদ ভাই এদিকে গেল? কই না তো, আমি খেয়াল করিনি। তার মানে কি, চোখে অনেক সময় দেখা হয় কিন্তু খেয়াল করা হয় না যে কে গেল। যদি খেয়াল করা হয় তাহলে সেটা মনে থাকে, আর খেয়াল না করলে মনে থাকবে না। সুতরাং শর্ত হলো কি, প্রথমে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। এই জন্য সেমা আর ইস্তিমা, আরবিতে দুটো শব্দ আছে, শোনা এবং মনোযোগ সহকারে শোনা। তাহলে শোনা, মনোযোগ সহকারে শোনা, আর একটা মানে হচ্ছে শোনা মানে কি, সেটাকে পালন করা। বুঝলেন? আপনি বাড়িতে বসে আছেন, বেটা গ্যাস শেষ হয়ে গেছে রে, গ্যাসটা নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। তারপরে এলেন, আরে গ্যাসটা কই আনলি না? হ্যাঁ আনছি আনছি। তারপরে আবার দু একদিন পরে বলল, গ্যাসটা আনলি না? তখন আপনি বলবেন, হুজুর কি আর বলবো, আমার ছেলে কথা শোনে না। তার মানে ছেলে, আপনার ছেলে কালা, কথা শুনতে পায় না? কথা শোনে না মানে কি, কথা মানে না। শোনে শোনে কিন্তু মানে না। অনেক সময়ে বলা হয়, ও আমি খেয়াল করিনি, কি বললেন আরেকবার বলুন। তার মানে কি, মনোযোগ সহকারে শোনা হয় না। অনেক সময় শোনা হয় কিন্তু সেভ করা হয় না। তো সে এই তিনটে জিনিস যদি পাশাপাশি থাকে, যে প্রথমত শুনব, মনোযোগ সহকারে শুনব, তারপরে সেটাকে মনে রাখার নিয়ত রাখব, আর সেটাকে আমল করব, মানব, তাহলে সেই জিনিসটা মনে থাকবে। এবং আমাদের এক ভাই ছিলেন, তাকে মানে কোন কোন মশলাতে, মানে আলেম, তিনিও আলেম একজন, তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ব্যাপারে আমাদের মত কি। তো উনি বলছেন যে আমাদের মত যখন বলা হয় তখন আমি বুঝি যে এইটা হচ্ছে আমাদের মত, যেহেতু আমরা এটা আমল করি। এই ব্যাপারে সঠিক মত কি, তখন আমি মনে করি কি যে এই হচ্ছে, এটা আমাদের আমল, তখন নিশ্চয়ই এটাই হচ্ছে সঠিক। যদি আমলটা না করি তাহলে কিন্তু মনে থাকবে না এটা কার মত, এটা হানাফি মজাহের মত, এটা সাফি মজাহের মত, এটা হাম্বলি মজাহের মত। এবার আপনি যে মজাহের, সেই মজাহটার উপরে যদি আমল করেন, চট করে মনে থাকবে তাহলে এইটা আমাদের মত, যেহেতু আমরা আমল করছি। তাহলে মনে রাখার একটা কারণ কি হলো, যে আপনি সেটাকে মানবেন, আমল করবেন। বাকি ভুলে যায় কেন, ভুলে যাওয়ার বিভিন্ন কারণ আছে। নম্বর এক, আপনার শরীরে যে সমস্ত প্রোটিন দরকার, খাদ্যের দরকার, যে উপাদেয় খাদ্যের দরকার, সেই খাদ্য আপনার জোটে না বা খান না আপনি। অনেক সময় দেখবেন মানুষ ফল ফ্রুট খায় না, অনেক মানুষ আছে ফল ফ্রুট খায় না, অনেক সময় অনেক মানুষ আছে শুধু ভাজাভুজি খায়, আর ভেত বাঙালিরা শুধু ভাত খায়, পচা ভাত দেন, বাসি ভাত, আর তার সঙ্গে আলু সানা কিংবা শুকুই, কি বলেন, শুটকি বলেন, হ্যাঁ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে সেনে দেন, খুব খাবে। কিন্তু সেটা কি পুষ্টিকর খাবার? ব্রেন তাজা রাখতে হলে, স্মরণশক্তি তাজা করতে হলে ভালো খেতে হবে, যেমন ডিম খেতে হবে, দুধ খেতে হবে, প্রোটিন খাবার খেতে হবে। আর আপনি বাসি ভাত খাবেন আর বলবেন যে আমার ব্রেনটা তাজা থাকবে, আমার সব কথা মনে থাকবে, এটা হয় না। এই জন্য ছাত্রছাত্রী যারা আছে পড়াশোনার ক্ষেত্রে, তাদেরকে কি করতে হবে, তাদের জন্য খেয়াল রাখতে হবে। এই জন্য গরিবদের পড়াশোনা ভালো হয় না। অবশ্য গরিবদের দুটো কথা আছে, এক হচ্ছে ভালো খেতে পায় না, আর দুই হচ্ছে টেনশন, এটা বলবো। দ্বিতীয় কারণ হচ্ছে, মানে মনে না থাকার দ্বিতীয় কারণ হচ্ছে টেনশন। কিসের টেনশন? এ বেলাতে খেলাম, আগামী বেলাতে কি খাবো? যদি খাবার দায়িত্ব বাম্মায়ের ঘরে থাকে, তো বাম্মাকে দেখে মনে হয় তারা খুব কষ্ট পাচ্ছে, তারা আমার খাবার জোগাতে পারছে না। তো এই ক্ষেত্রে দুঃখ এবং টেনশন তাকে পিছিয়ে দেয়, পড়াশোনাতে তাকে কি করে, পিছিয়ে দেয়। তখন মনে থাকে না, পড়াশোনা ভালো করে করতে পারে না, ভালো করে মনে রাখতে পারে না। কেন? তার টেনশন তাকে এখান থেকে দূরে সরিয়ে দেয়, পড়াশোনা থেকে এবং ব্রেন থেকে। তাহলে ভালো খাবার, প্রোটিন খাবার, যে খাবার আপনার শরীরের জন্য উপযুক্ত, সেই খাবার খেতে হবে, তবে আপনার মনে থাকবে। নম্বর দুই, কিছু জিনিস আছে যেগুলো খেলে আপনার স্মৃতিশক্তি কমে যায়, যেমন মদ। মদ খেলে আপনার স্মৃতিশক্তি কমে যাবে, যেমন এক কিছু ওষুধও আছে যে ওষুধ খেলে আপনার স্মৃতিশক্তি কমে যায়। আপনার এমন রোগ হয়েছে, সেই রোগের জন্য সেই ওষুধ খেতে হচ্ছে, আর তার ফলে আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে। তেমনি ধূমপান, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান বিভিন্ন রোগের কারণ। এই নিকোটিন হচ্ছে খুবই খারাপ জিনিস, এই খারাপ জিনিস যদি কারো ব্যবহার করার অভ্যেস থাকে তাহলে তার স্মৃতিশক্তি থাকে না, তার স্মৃতিশক্তি আস্তে আস্তে কি হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। আর আরেকটা কারণ হল যে সব সময় টেনশনে আছেন, এই যে বললাম একটু আগেই, সব সময় টেনশন আছেন, এবং এমন কি রাত্রেও ঘুম হয় না। রাত্রে ঘুম হয় না কেন, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন, ঘুম হয় না কেন, আপনার মাথায় টেনশন আছে, আপনার মাথা ব্রেন আপনার চালু আছে, আপনার ছেলের কি হচ্ছে, আপনার মেয়ের কি হচ্ছে, আপনার স্ত্রীর কি হচ্ছে, আপনি কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা ইত্যাদি করেছেন, টেনশনে আছেন। যখন এই টেনশনে থাকবেন তখন আপনার কোনো কথা মনে থাকবে না, বরং টেনশনের প্রলেপ পড়ে যে কথা আপনি শুনছেন বা পড়ছেন, পড়াশোনা করছেন, ভুলে যাবেন। অনেক বই পড়ছেন মনে থাকে না, হুজুর মনে থাকে না, মনে থাকবে না তো, কারণ যেটা পড়ছেন সেভ করছেন, উপরে এসে চাপা দিচ্ছে কে, টেনশন, এই জন্য আপনার মনে থাকে না। তারপরে দেখবেন ছোটবেলাতে যে জিনিসটা মনে থাকে, আর 10 বছর বয়সে দেখবেন কোরআন মুখস্থ হয়ে গেছে, তাই না? কিন্তু বুড়ো বয়সে কারো কোরআন মুখস্থ হওয়া শুনেছেন? বিরল, হয়তো বা কেউ করতে পারে কিন্তু বিরল, খুব কষ্টকর। কেন বলুন তো, ছোটবেলাতে ওই টেনশন ফেনশন থাকে না, খাওয়ার খাও দাও, ফুর্তি করো, কোনো টেনশন নেই। আর যত বড় হবে তত টেনশন বাড়বে, যখনই বড় হবে এই যৌন টেনশন, বিয়ে, যৌন, যৌন মিলন, তারপরে স্বপ্নদোষ, তারপরে এই বিভিন্ন রকমের, এই শুরু হয়ে গেল, মনে মনে ভেতরে দুশ্চিন্তা, কেমন বউ হবে, কিভাবে বউ পাবো, কিভাবে যৌন কামনা, যৌন খোদা আমি নিবারণ করব, এই যে একটা ছটফটানি থাকে, সঙ্গী সাথীর খোঁজ থাকে, এই টেনশন। টেনশন বাড়ার পরে যখন বিয়ে করলেন, বিয়ে করার পর তো আরো টেনশন বেড়ে গেল, তাই না? বিয়ের পরে আরো টেনশন বেড়ে গেল, তারপরে বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর আরো টেনশন বেড়ে গেল, ওইদিকে মা বাপ আছে, মা বাপের টেনশন, এই নানা রকম টেনশন। এই জন্য বয়স যত বাড়ে মানুষের স্মৃতিশক্তি তত ধীরে ধীরে কমে যায় টেনশনের কারণে। আর এমনিতেই কোন জিনিস, কোন যন্ত্র যখন খুব ব্যবহার করা হয়, ব্যবহার করতে করতে সেটা এমনিতেই দুর্বল হয়, যত ব্যবহার করবেন আপনার দুর্বল হবে, বুড়ো। যেমন গাড়ি, গাড়ির নতুন যখন মডেল আসে মাশাআল্লাহ, তখন চালিয়ে একটা আরাম আছে, কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে মডেল যখন পুরনো হয়ে যায় তখন দেখবেন গাড়ি ও বুড়িয়ে গেছে, এখন ফেলতে হবে। তো 50, বিশেষ করে 50 পার হলে তখন দেখবেন যে হুজুর আর কিছু মনে থাকছে না, দেখছেন, হ্যাঁ ভুলে গেছি, এই যে একটা রোগ, ওটা ইংরেজিতে কি একটা রোগের নাম বলে আমি ভুলে গেছি, যেটা 50 পরে হয়, মোটামুটি 55 পরে বা 60 কাছাকাছিতে একটা রোগ হয়, মনে থাকে না। বহু একটা কথা বললো যে কথা সালাম দিয়ে দেবেন, ওটাও মনে থাকবে না যে সালাম দিতে বলেছে। 5 টাকা, এই টাকা তোমার কাছে পাবো, এই তোমাকে টাকা দিয়েছি, হই না তো, কখন দিলে, এই তখন এবারে মনে করে, হ্যাঁ অমুক জায়গাতে, সে হারমার মসজিদে, হ্যাঁ বাদশার সামনে তোমাকে দিয়েছি, তখন ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তাই বটে। অনেক সময়ে শুধু এই কারণে মনে থাকে না, যেহেতু মানুষ বয়স্ক, মানে বয়স বেশি হয়ে যাচ্ছে এই জন্য। ঠিক আছে, আরেকটা স্মৃতিশক্তি কমাবার আরেকটা কারণ হলো, কম হয়ে যাওয়ার কারণ, সেটা হচ্ছে এক টানা দুঃখ দুর্দশা, দুশ্চিন্তা। পড়াশোনা করছেন, হঠাৎ করে বাবা মারা গেল, হঠাৎ করে মা মারা গেল, তো এই বাবা মারা যাওয়ার কারণে, মা মারা যাওয়ার কারণে মনের ভেতরে একটা কি থাকে, শোক বার্তা থাকে। এই যে শোকের আবহ যন্ত্রণা মানুষের স্মৃতিশক্তিকে কমিয়ে দেয়। অনেক মানুষ দেখবেন, অনেক ছেলে দেখবেন যে সে একদম মানে ভেঙে পড়েছে, পড়াশোনার মন বসে না, কেন না, তার প্রেমিকা তাকে টাটা করে অন্য প্রেমিকের সঙ্গে চলে গেছে, তাই না, প্রেমিকা ধোকা দিয়েছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়েছে। এই জন্য এমনি মেয়ে ছেলেও আছে যে যাকে সে ভালোবাসত তাকে পায়নি, ফলে তার সব শেষ, আর পড়াশোনা হলো না, তারপর মনে মন লাগবেই না, কাজই করবে না। দীর্ঘ দুঃখ দুর্দশা এবং দুশ্চিন্তা মানুষের স্মৃতিশক্তি কমিয়ে দেয়, তখন আপনি যতই শোনান মনে থাকছে না, একটাই কথা যে আমার মনে থাকে না। আরেকটা কারণ বলি, সেটা হচ্ছে মানুষ, কিছু কিছু মানুষ আছে দেখবেন সমাজে মিশতে চায় না, তার কারণ কি, অনেক সময় সে সমাজকে মনে করে যে সব অযোগ্য, কেউ মিশার যোগ্য না, যার সাথে মিশছে সে, তার মানে তার যে মানসিকতা, সেই মানসিকতার সঙ্গে মানুষের এমনিতে যদি পাপময় সমাজ হয়, কিংবা এমন সমাজ হয়, আচ্ছা মানুষের সঙ্গে মিলেমিশে থাকা ভালো নাকি এইসব মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা বাদ দিয়ে আমি একা থাকবো, কোনটা ভালো? মানুষের সাথে মিলেমিশে কষ্ট পাওয়াটা বেশি ভালো। এই কষ্ট বা ধৈর্য ধারণ করে মানুষের সঙ্গে যোগাযোগ রাখাটা বেশি ভালো, একে বলে সামাজিকতা। সমাজের সবারই সঙ্গে মিলেমিশে থাকবেন, কষ্ট পাচ্ছেন কষ্ট পাবেন, অনেক সময় ঋণ দিল ঋণ শোধ করছে না, অনেক সময় কথা বলল কথা ওয়াদা খেলাপি করছে, অনেক সময় আপনাকে মিথ্যা বলছে, অনেক সময় আপনাকে ধোকা দিচ্ছে, যা দরকার নেই কারোর সাথে আমি আমরা থাকবো একাই থাকবো, এটা ভালো নয়। অনেকে পাপ থেকে দূরে থেকে একা একা থাকে, মানুষের সঙ্গে মেশে না, দেখবেন বাড়ি আপনার প্রতিবেশী ঘর থেকে বের হয় না, কার সঙ্গে বের হলো তো বের হলো, সোজা যদি মসজিদে যায় মসজিদ থেকে নামাজ পড়ে ঘর ঢোকে, কারোর সঙ্গে না সালাম না কালাম না কথা না হাসি না কিছু আসে না, এরকম লোক আছে। সমাজচ্যুত লোক, সমাজচ্যুত লোক যদি এরকম হয় তো সে নিশ্চয়ই মনের ভিতরে কোন একটা সমস্যায় ভুগছে। সমাজচ্যুত লোক মানুষের সঙ্গে মোটা বসা মেলামেশা করে না, তার মানে সে একটা কোনো একটা রোগে কোনো একটা টেনশনে অথবা কোনো একটা সমস্যায় ভুগছে, যার ফলে একে বলা হয় মানসিক রোগ। মানসিক রোগে ভুগলে পরে নিশ্চয়ই টেনশন আপনার থাকবে, আর তাতে আপনার কি হবে মনে থাকবে না। যতই আপনি আপনি রুজির চিন্তায় ভুগছেন, যেমন আমরা বিদেশে এসেছি আমরা রুজির চিন্তায় ভুগছি, তাই না? এখানে হয়তো বসে আছি, এরপরে গিয়ে কাজ করব, কোথায় যাব, কোথায় পয়সা হবে, এই ধান্দায় সব সময় ধান্দায় আছি, তাহলে আর মনে থাকবে কি? মনে রাখার ইচ্ছাও থাকে না, অনেক সময় শুনি মন দিয়ে শুনি না, অনেক সময় শুনতে শুনতে ঘুম আসে, দেখেন অনেকে ঘুম আসে, তাই না? তার মানে কি মন নেই, মনটা চলে গেছে, মনটা যখনই গায়েব হয়েছে তখনই মস্তিষ্ককে ঝিমিয়ে পড়ছে, স্তিমিত হয়ে যাচ্ছে, আর বাস ঘুম চলে আসছে, যেহেতু মনোযোগ নেই। আচ্ছা, এখন যদি বলি যে হুজুর তাহলে মনে রাখার জন্য কি করতে হবে, তাহলে যেগুলো বললাম সেগুলো বাদ দিতে হবে, তবু সংক্ষেপে বলি। প্রথমত, যা শুনছেন তা মনে রাখার নিয়তে শুনুন, যে ইনশাআল্লাহ এটা মনে রাখব, যা শুনছেন তার উপরে আমল করুন, যেটা শুনলাম সেটা আমল করব, তাহলে সেটা মনে থাকবে। আচ্ছা, মনে রাখার জন্য বিভিন্ন কারণ ব্যবহার করুন। দেখবেন মাঝে মাঝে কোন কোন জিনিস আপনার 7 বছর কি 6 বছরের কোন জিনিস মনে আছে, মনে আছে বলতে পারবেন? 7 বছর আপনার যখন বয়স 7 বছর ছিল কোন জিনিস মনে আছে? অনেক জিনিস মনে থাকে, কোনটা জানেন? যেটা মাঝে মাঝে স্মরণ হয়, যদি আপনি মাঝে মাঝে স্মরণ করেন দেখবেন সেটা মনে আছে। আর যদি এমন হয় যে 7 বছরে ঘটেছে তারপরে জীবনে ওই জিনিস ঘটেনি আর সেটাকে আপনি আর মনেও করেননি, সেটা আর মনে নেই। আমরা জানি আমাদের 7 বছরের 8 বছরের জিনিস মনে আছে। আমাকে একবার এমন মার মেরেছিল আমার টিচারে, সেটা মনে আছে, কেন? সেই মারটা ছিল অন্যায়, অন্যায় মার। আমার দুই পাশে দুজন ছাত্র আছে, তারা আপোষে এভাবে নষ্টামি ফষ্টামি করছে, ঠিক আছে? এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করছে, মাস্টার এসে তিনজনকে দাং দই করে পিঠে মারল, অন্যায় না? এটা আমার মাঝে মাঝে মনে পড়ে, আমরা ছাত্র পড়াই এই জন্য মনে পড়ে, মারতে অনেক সময় ছাত্রকে মারতে হয় মনে পড়ে। তো এই যে আমরা এই পরিবেশে আছি যার ফলে মাঝে মাঝে আমার ওইটা মনে পড়ে, এখনো পর্যন্ত মনে আছে, তখন আমার বয়স 7 বছর কি 8 বছর। এইরকমই দেখবেন কোন জিনিস যদি সেটা আপনি মাঝে মাঝে মনে করেন তাহলে মনে থাকবে, আর যদি মাঝে মাঝে মনে না করেন তাহলে আস্তে আস্তে কি হয়ে যাবে, সেটা বিলীন হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। যখন শুনবেন সেই সোনাটা অপরের সাথে শেয়ার করবেন। আজকে দর্শে গেলাম হারমাতে, হারমাতে জানে হুজুর কথা বললেন স্মৃতিশক্তি কিভাবে থাকবে, স্মৃতিশক্তি কিভাবে আনবো, জানো এই এই এই করলে পরে স্মৃতিশক্তি হবে, কোথায় গিয়ে বললেন? অন্য জায়গায় গিয়ে বললেন। এই যে যারা দেখবেন দাওয়াতের কাজ করে তারা অনেক সময় শুনে কথা বলে, আছে না কিছু লোক আছে বড় আলেমের কাছে শুনে আর এক জায়গায় গিয়ে দাশ দিল, সে আর থেকে আর এক জায়গায় দাশ দিল, তাদের কথাটা কিন্তু মনে থাকে, তাদের কিন্তু মনে থাকে। আর একটা কথা হচ্ছে, যেটা শুনবেন সেটা লিখুন। এই জন্য বলা হয়েছে যে আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন, আল ইলমু সাইদ ওয়াল কিতাবাতু কাইদ। ইলম হচ্ছে শিকার, শিকার কাকে বলে? ওই যে হরিণ ছুটছেকে শিকার করব, আর শিকারই যে শিকার করবে। ওয়াল কিতাবাতু কাইদ, আর লিখে নেওয়াটা হচ্ছে বেড়ি পড়ানো। তো শিকারকে বেড়ি পড়াতে হলে কি করতে হবে? লিখে নিতে হবে। এলমকে যদি বেড়ি পড়ান তাহলে এলমটা লিখে নিতে হবে। আপনি দেখবেন যে জিনিস আপনার মনে আসছে না সে লিখবেন, লিখলে পরে দেখবেন সেটা মনে থাকবে, লিখলে মনে থাকবে। যে আমি বই লিখেছি, যদি কোনো মশলা সম্পর্কে বলেন আমাকে জিজ্ঞাসা করে, আমার অমুক বই আছে, আমার মনে আছে, আমি কারণ আমি লিখেছি, লিখলে পরে মনে বেশি থাকবে। তবে নম্বর বলতে বলেন পারবো না, কারণ জাকির নায়েক নই, বললাম ওটা হচ্ছে বিরল ব্যাপার। কত নম্বর বলুন, আমি যে অনেক সময় দেখলেন সেদিনের প্রোগ্রামে একজন বলল মুসলিম কোথায় আছে হাদিসটা, আমি বললাম মুসলিম শরীফ আছে, কত নম্বর হাদিস, এদিকে বলতে পারে ওই একটা জাকির নায়েক পারবে বড় জোর। তো এগুলো যারা জিজ্ঞাসা করে তারাও একরকম, কি আর বলবো, তারাও একরকম মানে বুঝতে পারছে না, হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করে কত নম্বর হাদিস, তো এটা কোনো কথা হলো, কারো মনে থাকে না। কেবল অনেকে বলে সনদ কি, এগুলো সবারই মনে থাকে না, হাদিস আছে বলা হলো, তাও কিতাবের নাম বলা হলো মুসলিম শরীফ বলছে কত নম্বর হাদিস, এটা কি সবারই মনে থাকে? বিরল প্রতিভা যারা নম্বর সহ মনে রাখে। কোন কোন সময় হ্যাঁ দু একদিন আগে পড়েছি মনে থাকতে পারে, কিংবা আমি যে দার্সটা আজকে দিচ্ছি ভালোভাবে পড়ে এসেছি, যে আজকে দিচ্ছি আজকে প্রশ্ন করছেন আমি আজকে বলতে পারবো, তারপরে আস্তে আস্তে এটা কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তো সুতরাং যদি আপনি যে জিনিসটা শুনছেন সেটা অপরের সাথে শেয়ার করেন, আপনার স্ত্রীকে গিয়ে বললে জানলে আজকে এই শুনলাম, আজকে এসেছিলাম হ্যাঁ, তারপরে আবার কাউকে ছেলে মেয়েকে বললেন, কার বন্ধুকে বললেন যে আজকে একটা কথা শুনেছি, এইভাবে যদি আপনি একে, আমাদের আরবিতে কি বলে, আমাদের মাদ্রাসার ভাষায় কি বলে জানেন না, এটা মুজাকারা, মুজাকারা মানে আপোষে কি করা, একে অপরকে স্মরণ করানো, মানে এলেমটা শুনলাম সেটা একে অপরকে আমরা প্রথমত করি কি, মোতালা করি, যে কাল যেটা দার্স হবে সেটা মোতালা, মোতালা মানে কি একবার দেখে নেওয়া যে হ্যাঁ এটা কালকে হবে। তারপরে দার্সে গেলাম, দার্সে ওস্তাদ ব্যাখ্যা করলেন বুঝিয়ে দিলেন, সেইটা এসে আবার সন্ধ্যাবেলায় আপোষে বসে মোজাকারা, একে বলে মোজাকারা। এই মোজাকারা হয়ে গেল, তারপরে আবার পরীক্ষার সময় আপোষে বসে মোজাকারা করা হয়, কিংবা যদি কোনো জিনিস ভুলে গেছি তো একে, ভাই মুনির ভাই এটা কি মনে আছে আপনার, ওস্তাদ কি বলেছেন, হ্যাঁ হ্যাঁ এটা বলেছেন। আর যদি আপনি সঙ্গে সঙ্গে লিখে নেন তো কোনো ব্যাপারই নেই, সঙ্গে সঙ্গে আপনি লেখাটা দেখতে পাবেন, আপনার টিকাটা লিখে নেন, খাতায় লিখে নেন। তো এইভাবে লিখে নিলে পরে দেখবেন বহু মানুষ আছে, যেমন আমি আমার নিজের অভ্যেসই বলছি, আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করে এত কোথা কোথা পেলেন, এত কোথা থেকে লিখছেন ইত্যাদি। আমি ছোটবেলা থেকে লিখতাম, ছোট্টবেলা থেকে, ওই যে আমার একটা কথা সবসময় মনে গাই তো জানেন শাহ আলম, পথের উপরে ছাই কি ওটা, ওরাইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। যদি কোথাও ছাই পড়ে থাকে তো ছাইটাকে সরিয়ে দেখো, হতে পারে ছাইয়ের নিচে অমূল্য রতন লুকিয়ে আছে। এই কথাটা আমি বলতাম, আমার যেহেতু গরিব মানুষ, না বই কেনার ক্ষমতা না পত্র পত্রিকা কেনার ক্ষমতা, তো রাস্তায় যখনই দোকানে কাগজ দিয়ে মুড়ে সামান দেয় না, চা কিনতে গেলাম, চিনি কিনতে গেলাম, কাগজ দিয়ে মুড়ে দিল, ওই কাগজটা আমি পড়তাম, রাস্তায় একটা কাগজ পড়ে আছে, চাঁচুর খেয়েছে ফেলে দিয়েছে, কাগজটা তুলে নিলাম দিয়ে পড়তাম, যদি দেখতাম যে এতে কোনো ভালো কথা লেখা আছে আমি লিখে নিতাম, কারণ আমার পত্রিকা পড়ার ক্ষমতা নাই, বই পড়ার ক্ষমতা, আমি গরিব মানুষের ছেলে, যেখানে দেখতাম কাগজ কুড়িয়ে নিয়ে ভালো জিনিস লেখা আছে সঙ্গে সঙ্গে সেটাকে আমি নোট করে নিতাম। এই ছোট্টবেলাকার খাতা এখন আমার কাছে আছে, যে তাতে ওইসব পুরনো কথা লেখা আছে, এখন এখন যেটা করেছি সেটা সেই কথাগুলো যেগুলো দামি কথা তুলে নিয়েছি কম্পিউটারে, আর বাকি খাতাকে খাতা পড়েই আছে। অনেক কথা এমন যেগুলো মনে পড়ে না ঠিক মতো, কখন লিখেছি কি, কোনো কোনো তারিখ আছে, আর কোনো কোনো কথা দেখলাম যেটা অজরুরি সেটা বাদ দিয়েছি, কিন্তু বাকি যেগুলো জরুরি কথা আমি কম্পিউটারে বিষয় ভিত্তিক সাজিয়ে নিয়েছি, আর এইগুলো আমি বই লেখার সময় কি করি, কাজে লাগাই, বুঝতে পারছেন? তাহলে আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন, ইলম হচ্ছে শিকার, আর সেটাকে যদি আপনি লিখে নেন তাহলে হয়ে যাবে কায়দ, তার মানে তাকে বন্দী করা হয়ে যাবে। তাহলে মোজাকারা করতে হবে, আপোষে কিন্তু আলোচনা করতে হবে, যে কথাটা শুনলাম আজকে খোতবাতে এই শুনলাম, যখনই আপনি আলোচনা করবেন মাঝে মাঝে আলোচনা করলে পরে সেটা আপনার মনে থাকবে। আর একটা মনে রাখার বিশেষ কারণ আছে, যে অনেক যেগুলো খুব মানে কঠিন হয় মনে রাখা, সেগুলোতে বলা হয়েছে যে আপনি সূত্র মনে রাখবেন। সূত্র কেমন, যেমন ধরুন উদাহরণ একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেরাজে গেছিলেন তাই না, মেরাজে প্রত্যেক আসমানে এক একটা নবীর সঙ্গে দেখা হয়েছিল, প্রথম আসমানে কোন নবী, দ্বিতীয় আসমানে কোন নবী, তৃতীয় আসমানে কোন নবী, এটা মনে রাখতে পারবেন? সাধারণত মনে থাকবে না, চারটা সূত্র বানিয়ে নেন। কি সূত্র? ওলামারা বলছেন আয়া হুমা, আয়া হুমা, আলিফ, প্রথমে আলিফ মানে হচ্ছে আদম, তারপরে আইন মানে হচ্ছে ঈসা, তারপরে ইয়া মানে হচ্ছে ইয়াহিয়া, এইভাবে সাজিয়ে নিয়ে একটা সূত্র বানিয়ে নিয়েছেন। এই জন্য দেখবেন সাধারণত আরবের কথা বলছি আমি, আমাদের বাংলার এরকম সিস্টেম আছে কিনা আমার জানা নেই। আরবে যারা ফেকাহ পড়েন, এই ফেকাহতে তারপরে ফারাইজ যারা পড়েন, তারা কিন্তু ফেকার লম্বা লম্বা বই মুখস্থ করেন না। তারপর নাহুতে, নাহুতে ওরা মানজুমা বানিয়ে কবিতা বানিয়ে নিয়েছে, শর্টকাটে কবিতা বানিয়ে নিয়েছেন, শর্টকাটে কবিতা বানিয়ে তার ব্যাখ্যা। এবারে শর্টকাটটা মনে থাকলে পরে তার ব্যাখ্যাটা এমনি মনে এসে যাবে, এই জন্য তারা কবিতা মুখস্থ করে, যে আলফিয়াতে মালিক, তারপরে আরো সব কি কি আছে, তো সেইগুলো তারা প্রথমত মুখস্থ করে, ছোট ছোট ছোট ছোট কবিতা, আর সেই কবিতার ব্যাখ্যা যখন পরে করে তখন ওই ব্যাখ্যাটা, কবিতাটা পড়লেই ব্যাখ্যাটা মাথায় চলে আসে, আর তখন ইলম কাজে দেয়, একদম সাংঘাতিক কাজে দেয়। ছোট বাচ্চারা কোরআন হিফজ করে তখন কি বোঝে, বোঝে না, কিন্তু যখন বড় হয়, যখন আরবি মানে শিখে যায়, তখন পটাপট সেই হিফজটা কাজে লাগে এবং প্রয়োগ করে। তো সূত্র যদি কেউ ব্যবহার করে মনে রাখার জন্য যে এটা এই, তাহলে পরে দেখবেন যে আপনার মনে থাকছে। ওইভাবে সূত্র একটা বানিয়ে নিতে হবে যে হ্যাঁ এটা এই করেছিল, এটা পরে এই, এটা পরে এই, এইভাবে আপনার মনে থাকতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তাযাক্কারুল হাদিস লা ইতাফাল্লাতু মিনকুম, এটা হাদিসের কথা, কোরআন হচ্ছে আসাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিল ফি উকুলিহি, কোরআন হচ্ছে এমন যে উট যেমন তার গোয়াল থেকে বা তার বাঁধার জায়গা থেকে যদি বেঁধে না রাখা হয় খুব তাড়াতাড়ি পালায়, তার থেকেও বেশি তাড়াতাড়ি পালায় কে, কোরআন। কোরআনকে যদি ঠিক মতো বেঁধে না রাখো, তার মানে বারবার মুরাজা করা, বারবার তাকরার করা, তাকে বারবার রিপিট করা, এটা যদি না করো তো কোরআনও তোমার ব্রেন থেকে ওই উটের থেকেও বেশি জোরে বা বেশি তাড়াতাড়ি পালিয়ে যাবে, এটা কোরআনের ব্যাপারে আছে। এখানে হাদিসের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাযাক্কারুল হাদিস, তোমরা হাদিস আপোষে আলোচনা করো, কি শুনলে সেটা আপোষে আলোচনা করো, লা ইলতাফিত মিনকুম, না হয় তোমাদের কাছ থেকে কি হয়ে যাবে, লা ইতাফাল্লাত মিনকুম, তাহলে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে, ইন্নাহু লাইসা বি মানজিলাতিল কোরআন, কোরআনের মতো নয় যে গরগর গরগর করে পড়বে আর মুখস্থ করবে কিংবা নামাজে পড়বে, হাদিস তো আর নামাজে পড়া হয় না, হয় কি না, হাদিস নামাজে পড়া হয় না, কিন্তু শুনেছি কোন কোন মহাদ্দেশ যখন হাদিস মুখস্থ করছেন সনদ মুখস্থ করতেন, হাদ্দাসানা হাদ্দাসানা হাদ্দাসানা হাদ্দাসানা করে, শুনেছি একজন মুয়াজ্জিন ছিলেন তো তিনি আজান দিতে গিয়ে কালা হাদ্দাসানা কালা হাদ্দাসানা শুরু করে দিয়েছেন, কেন, তার অভ্যেসের জন্য, ঘুমের ঘরেও অনেকে হাদ্দাসানা হাদ্দাসানা, মানে যেটা করবে সেটা তার মনের ভিতরে সবসময় গাইবে, এইরকম করলে পরে এলেম মনে থাকবে। আমাদের আমাদের কথাই আছে, আমাদের ওস্তাদ আমাদেরকে বলছেন যে তোমরা যখন মিজান, মিজান মুন সাহেব, এই যে ফালা ফালা ফালু ফাল ফালতা ফালনা ফালতা ফালতা, এই যে এইগুলো আছে, এইগুলো মুখস্থ করলে সব সময় মনের ভিতরে গাইতে হবে, বলছে পায়খানা ফিরতে গিয়ে, এটা আমরা করতাম কি, পায়খানা করতাম আর পায়খানা করার সময়ও ফালা ফালা ফাল, এ তো করার নয়, ওই মুখস্থ করতাম ফালা ফালা ফালু ফাল ফাল, এমনি ফার্সি ওই যে আমদান রফতান এইগুলো কি যেন বইটা নামও ভুলে গেছি, ওগুলো ফার্সি পাইলি দোষী যে এগুলো শব্দগুলো আছে না, ও খুব মুখস্থ করেছি, কিন্তু আর মনে নেই কেন, যেহেতু আর আলোচনা নেই, ফার্সি আর পড়ি না, ইংরেজিও বলতে পারতাম, ইংরেজিও ভালো জানতাম, ইংরেজিতে কথাও বলতাম, কিন্তু আর বলতে পারি না, কারণ শুধু একটা দিক নিয়ে পড়ে গেছি, বাকিগুলো ধীরে ধীরে চলে গেছে, বাংলাটাও হয়তো যেত, কিন্তু বাংলা কালচার আছে বলে এখনো বাঙালি আছি, অবশ্য অনেক বাঙালি বাঙালিই নয়, এটা এটা ঠিক কথা, তাই না। তো কথা হচ্ছে কি, যে আলোচনা থাকলে সেটা মনের ভেতরে আলোচনা থাকলে মনে থাকবে, ইন্নাল কোরআন মাহফুজ মাজমু ইন্নাকুম ইল্লাম তাযাক্কারুল হাদিস তাফাল্লাতা মিনকুম, যদি কোরআন তো মুখস্থ আছে অনেক হাফেজ আছে কোরআনা, কিন্তু হাদিস যদি তোমরা আলোচনা না করো, তখনকার যুগের কথা হচ্ছে, হাদিস যদি আপোষ আলোচনা না করো মুখস্থ ঠিক রাখার জন্য, তাহলে চলে যাবে। ওয়ালা ইয়াকুলান্না আহাদুকুম হাদ্দাসতু আমসি ওয়ালা উহাদ্দিসু লিয়াম, কেউ যেন এই কথা না বলে গতকাল হাদিস বলেছি সে হাদিসটা আজকে বলবো না, বরং বাল হাদ্দিস আমসি, বরং গতকালে হাদিস বয়ান করেছো ঠিক আছে, হাদ্দিস লিয়াম, আজকেও হাদিস বয়ান করো, হাদিস গাদান, কালকেও হাদিস বয়ান করো, তাহলে এইভাবে বয়ান করার ফলে মুযাকারাতুল ইলমি সাআ খায়রুম মিন হিয়া লাইলা, অনেক কথা আছে যে এক ঘন্টা ইলম চর্চা করা এক রাত্রি জেগে ইবাদত করা থেকে উত্তম, এটা হাদিস না, এমনি কথাই আছে, আর এলেম চর্চা করার, এটা সত্যি কথাই যে নফল ইবাদত থেকে এলেম চর্চার স্বভাব বেশি। এলেম বলতে দিনই এলেম, হাদিস কোরআনের এলেম যদি আপনি এক ঘন্টা আলোচনা করেন তো আপনার নফল ইবাদত এক ঘন্টা পড়েন আর এলেম চর্চা এক ঘন্টা করেন, কোনটা বেশি স্বভাব? এলেম চর্চা করার স্বভাব বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকে কথাটা কেন বললাম বুঝলেন, যে অনেকে আসে শোনে কিন্তু মন দিয়ে শোনে না, অনেকে শোনে কিন্তু সেভ করে না, মানে ওটাকে সংরক্ষিত করে না, অনেকে সংরক্ষিত করে কিন্তু আমল করে না, যার ফলে তার মনে থাকে না। অতএব হুজুর মনে থাকে না এ কথাটা তার স্বাভাবিক। আল্লাহ তাআলা তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সবাই বলবেন ইলম বেশি বেশি করার জন্য কি বলতে হয়? ইলম বেশি করার জন্য আল্লাহর কাছে ইলম বেশি চাইতে কি বলতে হয়? রব্বি জিদনি ইলমা। ফজরের নামাজে পড়া একটা দোয়া বলতে হয় ইলম চেয়ে, কি বলতে হয়? কি বলতে হয় দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। মনে থাকবে এগুলো বলবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মনে থাকবে। সব থেকে বড় কথা নিয়ত, প্রস্তুত হন যে মনে রাখবো, আর আজকে শুনলাম আবার কাল শুনবো, এরকম না। মনে রাখার যদি নিয়ত থাকে ইনশাআল্লাহ মনে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।